Book 2 87 شاتاشي شاتاشي ماضي الأفعال المساعدة 1 أتيت كالباتشوك شاهد جوكاري كريا 1 أتيت كالباتشوك شاهد جوكاري كريا 1 لقد توجب علينا أن نسقي الورود. আমাদের গাছে জল দিতে হয়েছিল. আমাদের গাছে জল দিতে হয়েছিল. لقد توجب علينا أن نرتب الشقة. আমাদের অ্যাপার্টমেন্ট বা ঘর পরিষ্কার করতে হয়েছিল. আমাদের অ্যাপার্টমেন্ট বা ঘর পরিষ্কার করতে হয়েছিল لقد توجب علينا ان نغسل الصحون আমাদের বাসন মাজতে হয়েছিল আমাদের বাসন মাজতে হয়েছিল هل قد توجب عليكم ان تدفعوا الفاتوره তোমাদের কি বিল দিতে হয়েছিল তোমাদের কি বিল দিতে হয়েছিল هل قد توجب عليكم ان تدفعوا رسم دخول؟ তোমাদের কি প্রবেশ শুল্ক দিতে হয়েছিল? তোমাদের কি প্রবেশ শুল্ক দিতে হয়েছিল? هل قد توجب عليكم ان تدفعوا غرامه؟ তোমাদের কি জরিমানা দিতে হয়েছিল? তোমাদের কি জরিমানা দিতে হয়েছিল? من الذي قد توجب عليه ان يودع কে বিদায় জানাতে চাইছিল কে বিদায় জানাতে চাইছিল من الذي قد توجب عليه ان يذهب مبكرا الى البيت কাকে আগে বাড়ি যেতে হয়েছিল কাকে আগে বাড়ি যেতে হয়েছিল من الذي قد توجب عليه ان ياخذ القطار কাকে ট্রেনে যেতে হয়েছিল কাকে ট্রেনে যেতে হয়েছিল لقد اردنا ان لا نبقى طويلا আমরা বেশি দিন থাকতে চাইছিলাম না আমরা বেশি দিন থাকতে চাইছিলাম না لقد اردنا ان لا نشرب شيئا আমরা কোনো কিছু পান করতে চাইছিলাম না আমরা কোনো কিছু পান করতে চাইছিলাম না لقد اردنا ان لا نزعج আমরা বিরক্ত করতে চাইছিলাম না আমরা বিরক্ত করতে চাইছিলাম না لقد اردت ان اتصل بالتليفون আমি শুধুমাত্র একটা ফোন করতে চেয়েছিলাম আমি শুধুমাত্র একটা ফোন করতে চেয়েছিলাম আরাদত আন আতলব সাইয়ারাত উজরা আমি একটা ট্যাক্সি ডাকতে চেয়েছিলাম আমি একটা ট্যাক্সি ডাকতে চেয়েছিলাম আরাদত তাহদিদান আন আযহাব ইলাল বাইত আসলে আমি গাড়ি চালিয়ে বাড়ি যেতে চেয়েছিলাম আসলে আমি গাড়ি চালিয়ে বাড়ি যেতে চেয়েছিলাম فكرت انك اردت ان تخابر زوجتك আমি ভেবেছিলাম যে তুমি তোমার স্ত্রীকে ফোন করতে চেয়েছিলে আমি ভেবেছিলাম যে তুমি তোমার স্ত্রীকে ফোন করতে চেয়েছিলে فكرت انك اردت ان تتصل بالاستعلامات আমি ভেবেছিলাম যে তুমি তথ্যকেন্দ্রে ফোন করতে চেয়েছিলে আমি ভেবেছিলাম যে তুমি তথ্যকেন্দ্রে ফোন করতে চেয়েছিলে فكرت انك اردت ان تطلب بيتزا আমি ভেবেছিলাম যে তুমি পিৎজা অর্ডার করতে চেয়েছিলে আমি ভেবেছিলাম যে তুমি পিৎজা অর্ডার করতে চেয়েছিলে।